بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والنازعات غرقا শপথ তাহাদের যারা নির্মমভাবে উৎপাতন করে والناشطات نشطا এবং যাহারা মৃদুভাবে বন্ধন মুক্ত করিয়া দেয় والسابحات سبحا এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে السابقات سبقا এবং যাহারা দ্রুত বেগে অগ্রসর হয় المدبرات امرا অতঃপর যাহারা সফল কর্ম নির্বাহ করে يوم ترجف الراجفة সেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করিবে تتبعها الرادفة উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহাধ্বনি কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হইবে উহাদের দৃষ্টি ভীতি বিহ্বলতায় নত হইবে তাহারা বলে আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً গলিতে অস্থিতে পরিণত হওয়ার পরও قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ তাহারা বলে তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশ প্রত্যাবর্তন فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ ইহা তো কেবল এক বিকট আওয়াজ فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى তোমার নিকট মুসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন اذهب الى فرعون انه طغى ফিরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে فقل هل لك الى ان تزكى এবং বলো তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও واهديك الى ربك فتخشى আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি যাহাতে তুমি তাহাকে ভয় করো অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল সে সকলকে সমবেত করিল এবং উচ্চ স্বরে ঘোষণা করিল আর বলিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন ان في ذلك لعبره لمن يخشى যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রইয়াছে انتم اشد خلقا ام السماء بناها তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি ইহা নির্মাণ করিয়াছেন رفع سمكها فسواها তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিনস্ত করিয়াছেন واغطش ليلها واخرج ضحاها আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক والارض بعد ذلك دحاها এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন أخرج منها ماءها ومرعاها তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ والجبال أرساها এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন متاعا لكم ولأنعامكم